তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলেছেন মতবিরোধ হবে, ইখতিলাফ হবে, ইখতিলাফ ইখতিলাফ বুঝেন তো, ইখতিলাফ কাসির কাসির ইখতিলাফ। আর বর্তমান জমানা ইখতিলাফ কাসির কি না, আরও বেশি। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এই অবস্থায় তোমরা কি করবে বলেছেন, ফালাইকুম বিসুন্নতি وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ। যখন লোকজন মতবিরোধে লিপ্ত হবে, বিভিন্ন দলে বিভক্ত হবে, তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। আর খুলাফায়ে রাশিদিন যারা হক পথের পথিক, হক পথের উপর যারা চলেছেন তাদের পথ তোমরা আঁকড়ে ধরবে, তাদের তরিকায় তোমরা চলবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা, তাদের সুন্নতকে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে আর দাঁত দিয়ে কিড়ি মেড়ে খেয়ে ধরবে, ছাড়বে না। এটা হচ্ছে নবীর নবীর নির্দেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের কাজ কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ না অন্য কোনো ব্যক্তির সুন্নাহ? কার সুন্নাত আঁকড়ে ধরবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবো। আর খুলাফায়ে রাশিদিন যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেকই চলবেন, তাই তাদেরও সুন্নত আঁকড়ে ধরবো। এই হচ্ছে কথা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন্নওয়াজিজ। তাই দেশে গেলে বলবেন না ইয়ে বি ঠিক হ্যায় ও বি ঠিক হ্যায়। হ্যাঁ, যদি হাদিস সহি হয় সবই, আর এরকম বলা সম্ভব না এইটা নাসিখ এইটা মনসুখ, তাহলে সবকটির উপর আমল করা জরুরি। সুন্নাহ এরকম আছে অনেক নজির, কিন্তু আপনি যেটা স্পষ্ট এটা ঠিক না, আর আপনি বলেন এটাও ঠিক ওইটাও ঠিক, এটা কীরকম হয়? তো এই অবস্থায় আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করলেন না। তো আমাদের কাজ কোনটা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন্নওয়াজিজ, তা দিয়ে কেড়ি মেরে। আচ্ছা বলেন তো, একটা জিনিস যদি ধরেন একটু মজবুত করে, এরকম করি না আমার মাঝে মধ্যে, আগের দাঁত দিয়ে না পিছনের দাঁত দিয়ে ধরেন, মাড়ির দাঁত দিয়ে, তাই না? একদম করে তো আল্লাহ রসুল নওয়াজির কথাই বলেছেন, বলেছেন একদম দাঁত দিয়ে কেড়ি মেরে, মাড়ির দাঁত দিয়ে কেড়ি মেরে খেয়ে ধরো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত তোমরা ছাড়বে না। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন্নওয়াজিজ। এরপর কি বললেন? ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর আমি তোমাদেরকে সতর্ক করছি তোমরা নতুন নতুন আবিষ্কৃত আমল থেকে তোমরা দূরে থাকবে। তাহলে যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যে আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেননি, এই আমল যদি আমি করি তাহলে এটা নতুন আমল হচ্ছে কিনা? আর নতুন আমল কি বলছেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আমল হো বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদাত গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রতি গুমরাহির ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে স্পষ্ট হচ্ছে তো? আপনি দেখুন অনেক কিছু আসবে পরবর্তীতে ইনশাআল্লাহ এই কিতাবে আলোচনা, মিলাদ প্রসঙ্গ আসবে, সব্বেরাত প্রসঙ্গ আসবে, কব্বেরাত প্রসঙ্গ আসবে, মেরাজ রাত এই রাত সেই রাত অনেক কিছু আসবে ইনশাআল্লাহ এই কিতাবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ফরমান, তোমরা নতুন আমল থেকে দূরে থাকবে, মানুষেরা নিজ নিজ পক্ষ থেকে আমল তৈরি করবে, এসব আমল তোমরা করবে না। কারণ আমল হবে কার পক্ষ থেকে? আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তোমার পক্ষ থেকে কোনো আমল করলে আল্লাহ কবুল করবে না। মানে আমিলে আমলেন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যদি কেউ এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশ নেই, সে আমল আল্লাহ পাক কবুল করবে না। সুবহানাল্লাহি বিহামদি। স্পষ্ট কিনা? তাহলে আমলের জন্য কিসের দলিল? আচ্ছা দলিল লাগবে কি? আমলের জন্য দলিলের প্রয়োজন। কেউ যদি বলে আপনি বললেন এটা বিদাত, সে বললো কি তুমি বলো বিদাত কীরকম, তাহলে হ্যাঁ আপনি বলবেন এই হাদিস, আপনি এই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো আমল তুমি করতে পারবে না যদি আমল আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা, আল্লাহর কিতাব নবীর সুন্নত দ্বারা প্রমাণিত না থাকে, সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। বুঝতে পারছেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একথা বলেছেন। এবারে তুমি বলছো এটা ঠিক আছে, তুমি দেখো দলিল। তাহলে আমাদের আসল দলিল কোনটা? কোনো আমল আমি করতে পারবো না যদি দলিল না থাকে। দলিল থাকলে আমল করবেন, দলিল নাই